রানীনগর ঘোড়ামারা বয়লিয়া রাজশাহী। আমি ওটা আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা? ওটা আমার স্থায়ী এবং বর্তমান ঠিকানা। আমি ছোট থেকে আমি প্রথমে প্রাইমারি স্কুলে যখন আমার বুদ্ধি হয় তখন এরপরে আমাকে আমার বাবা হচ্ছে তালাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এক স্কুলে ভর্তি করলো, প্রাইমারি স্কুল। হ্যাঁ, সেখানে ওটা হচ্ছে টিন সেট স্কুল। হ্যাঁ, টিন সেট স্কুলে তখন তো কোনো বেঞ্চ নাই, ফ্যান নাই, অনেক আমাদের কষ্ট। তখন হচ্ছে কি যে আমরা ঘেমে যেতাম গ্রীষ্মকালে, তখন হচ্ছে কি যে ওই যে খাতা দিয়ে বাতাস করতাম। হ্যাঁ, তখন তো ওইভাবে পাখা টাখা বা ম্যাডামদের কাছে চাওয়া যায় না, তখনকার ব্যাপারটা ছিল খুবই অন্যরকম। মানে এখনকার পরিবেশের সাথে তখনকার পরিবেশের কোনো মিল নাই। তখন আমরা খালি পায়ে স্পঞ্জ স্যান্ডেল পায় নাই, আমরা খালি পায়ে হাফ প্যান্ট পরে স্কুলে চলে গেছি। তখন কোনো ইউনিফর্ম ছিল না, তখন এত ডিসিপ্লিন ছিল না, কিন্তু তখন পড়ালেখার মান ভালো ছিল। আমরা তখন ভালো লেখাপড়া করেছি, বা আমাদের শিক্ষকরা, আমাদের যে প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যেটাকে আমরা হেড স্যার বলতাম, উনি ছিল আমাদের সাইদ স্যার, ছিল আমার বাড়ির পাশেরই মানুষ। তারপরে ফেরদৌস স্যার, চাঁদ স্যার, তারপরে হচ্ছে রানিয়াপা, এরকমভাবে আরও অসংখ্য ম্যাডামরা ছিল। হ্যাঁ, এদের সঙ্গে এই যে ওখানে মোটামুটি 3-4 পর্যন্ত পড়লাম। পড়ার পরে আমাদের বাসা আবার কুমারপাড়ায় চেঞ্জ করে নিল। এটা যেখানে ছিলাম সেটাই স্থানীয় বাসা, কিন্তু আমার ভাইদের ব্যবসা ছিল মোটর পার্টসের বিজনেস, এটা আমাদের মানে বংশীয় ইয়া। হ্যাঁ, কারণ আমার আব্বা হচ্ছে পরিবার পরিকল্পনা অফিসে ড্রাইভার ছিলেন, তো সেই সূত্রপাতে আমরা মানে গাড়ির জগতের সাথে আমরা মিশে আছি। আমাদের গাড়ির যত পার্টস, যে কোনো গাড়ির, টাটা, বেডফোর্ড, অশোক লিল্যান্ড, হিনো, যে সমস্ত গাড়ির যত পার্টস আমাদের দোকানে পাওয়া যায়। তো তখন ওই দোকানের স্বার্থে ওই যে কুমারপাড়া, যেটা এখন সরকার টাওয়ার, ডাব্লু সরকারের যে বিল্ডিংটা বলে, ওটা এক সময় ছিল সকিনা বোর্ডিং। এই সকিনা বোর্ডিংয়ের নিচে আমাদের ছিল একটা মোটর পার্টসের, এবং পাশে দুইটা আরেকটা আমাদের দোকান ছিল। প্রথম দোকানের নাম হচ্ছে ইউনিটি মোটর, সেটা আমার ভাই মরহুম সিরাজুল ইসলাম চালাইতো। তারপরে যেটা ইউনিয়ন মোটর, সেটা আমার ভাই মরহুম আমিরুল ইসলাম চালাইতো। তো এইভাবে আমি তাদের সাথে ব্যবসার সাথেও ইনভলভ ছিলাম ছোটোর থেকে। ভাই নাই দোকানে, কোনো কাজের জন্য কোথাও বাইরে গেছে, দোকানটা আমি খুলেছি, আমি দোকান ঝাড়ঝাটা দিয়েছি, দোকানে বসেছি। মানে এই যে আমাদের যে একটা বংশীয় বা আমাদের ইয়ের যে একটা ওই ব্যবসা, এটা আমরা ধরে রাখার চেষ্টা করেছি এবং এখনও আমাদের আছে। কিন্তু বাট এখানে ওর পরে আমরা চলে গেলাম আবার কুমারপাড়া সিলভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওখানে যা ওই যে বন্ধুদের সাথে খেলাধুলা, ওই জায়গাটা একটু ভালো, মানে ভালো লাগতো যে একটা খেলার মাঠ ছিল, সেখানে আমরা খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, আমরা প্রীতি ম্যাচ খেলেছি। প্রীতি ম্যাচে আমরা অনেক কিছু, অনেকবার আমরা কাপ বা মেডেল এরকম পেয়েছি, এবং ভালো আমি গোল টোল দিতাম। আরও আমাদের সব বন্ধুরা ছিল, এবং ওখানে আমাদের সঙ্গে আরও যারা, যেমন এক আইসক্রিম আলো, ওখানে আইসক্রিম বেচতো, সে আমাদের সমজুটি। কিন্তু তারপরে তাকে আমরা আমাদের ভাইয়ের মতো, সে যদি আমাদের সাথে স্কুলে আসে, তাকে সে চেষ্টা আমরা করতাম। আসলে তার ব্যবসা নিয়ে, বা তারা হতদরিদ্র পরিবারের সন্তান ছিল, তাদের ওই ব্যবসাটাই ছিল একরকম মূল পুঁজি, ওটা দিয়ে তাদের জীবন নির্বাহ করতো। তারা বাইরের মানুষ, এখানে বড় ফ্যাক্টরিতে থাকতো, তো তাকে আমরা সঙ্গে নিতাম, ছোট ভাই বা ভাই বা বন্ধু মনে করে সাথে থাকতো, তারা আমাদের সাথে খেলতো। আমার বন্ধু আনোয়ার ছিল, মেঘনাথ কুমার শীল ছিল, অভি ছিল, কাজল ছিল, এরকম। তারপরে রাজীব, যে এখন আপনার ওসি হয়ে গেছে, হ্যাঁ, ও এখন ওসি। তারপরে মাসুদ রানা, ও এসপি। তারপরে কিছু বন্ধু ডাক্তার হয়েছে। আবার এক বন্ধু আমাদের ক্লাসমেট ছিল, আলমামুন চাঁদ, ওই ছেলেটা আমাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতো, বারবার স্কুলে ফার্স্ট হইতো। ওই ছেলেটা এক সময় শোনা গেল যে তার প্রতি পড়ালেখায় বাবা মা খুব প্রেশার ক্রিয়েট করতো। তার বাবা ব্যাংকার ছিল, তারা চাঁপাইনবাবগঞ্জের নিবাসী ছিল। এরপরে ওর ছেলেটা, একদিন আমরা শুনতে পাই যে ছেলেটার মাথার প্রবলেম হয়েছে, হওয়ার পরে মানে সে অ্যাবনর্মাল হয়ে গেছে। তার বাবা মা তাকে রেখে ওই রমজান মাসে ঈদ মার্কেটে গেছে, ছেলেটা তার নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে পুড়ে মারা গেছে। মানে যেহেতু সে হচ্ছে, মানে এটা খুবই দুঃখজনক বিষয়, এটা বলতে গেলে আমার খুবই কষ্ট হচ্ছে যে আমার বন্ধু, আমরা একসাথে, সে আমাকে মামা বলতো, আমরা তাকে ভাগনার চোখে দেখতাম, কিন্তু একসাথে লেখাপড়া করতাম, খুবই ভালো ছেলে ছিল এবং খুবই সুন্দর সে ছিল, কিন্তু তাকে হারিয়ে আজকে কথার মাঝে তাকে মানে মনে করতে যে আসলে খুবই খারাপ লাগছে। তারপর আমার ওই ফ্রেন্ড যেটা এখন ওসি হয়েছে, তারপরে একটা হচ্ছে কি যে এএসআই আছে, ও রাজীবুল ইসলাম রাজীব, ওর আব্বা বা পুলিশ অফিসার ছিল বয়লিয়া থানায় সে সময় ছিল। তখন আমরা ওই যে হাই প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চলে গেলাম, ওই যে বয়লিয়া মডেল থানার ঠিক পূর্ব পাশে একটা পুরাতন স্কুল, ভোলানাথ বিবি হিন্দু একাডেমি, যাকে বিবি হিন্দু একাডেমি হিসাবে সুপরিচিতি অর্জন করেছে, ওই সে বিবি হিন্দু একাডেমি। তখন আমি হাই স্কুলের ছাত্র, ওই জায়গায় আমাদের কিছু পুলিশ ডিপার্টমেন্টের মানে কিছু ছেলেরা পড়ালেখা করতো, যাদের বাবারা ওইখানে চাকরি করতো। এর ভিতরে আমাদের এক ক্লাসমেট, এক বান্ধবী ছিল জেহান তফরিক আলমনু, সে এখন আমেরিকায় থাকে। হ্যাঁ, তো তার আব্বাও মানে ওখানকার ওসি ছিল, ওসি শফিক, ওনাকে পরে চিটাং পোস্টিং করে দিল। এই যে তারপর থেকে আমরা আস্তে আস্তে হাই স্কুল থেকে আবার অন্য জায়গায় চলে গেলাম, এই যাইতেই তো এই সব স্বর্ণ ছাড়া হয়ে গেছে। কিন্তু এখনও আমার যে ওই ফ্রেন্ড যেটা ওসি বা যেটা হচ্ছে সে ইয়ে হচ্ছে এএসআই হয়ে আছে, এদের সঙ্গে দেখা হয়, কথা হয়, হ্যাঁ, তো বেশ ভালো লাগে। আর সবচেয়ে যেটা ভালো লাগে যে ওই সময় আমরা যে ওই যে একসাথে ভাই বোনের মতো, এখন তো অনেক হিংসা বিদ্যায় তুমি ওই মেয়েটার সাথে কেন কথা বলছো, ওর গার্জেন এসে কিছু টাচ করছে, স্কুলের শিক্ষকরা ওরটাকে চোখ রেখেছে। আমরা যে সময় লেখাপড়া করেছি আমরা তাদের সাথে ভাই বোনের মতো থেকেছি আমরা, এবং ম্যাডামরাও মনে করেছে, তাই আমাদেরকে সে সময় কোনো সন্দেহের তালিকায় রাখেনি। আর আমাকে প্রত্যেকটা ম্যাডাম এবং টিচার আমাকে সন্তানের মতো দেখতো, হ্যাঁ, মানে আমি সে সময় একটু দুষ্টু টাইপেরই ছিলাম, মানে একটু উগ্র মেজাজি, তো আমি ওই যাত্রার সাথে একটু গণ্ডগোল লেগে যেত। কিন্তু আমার একটা ওয়েবসাইট ছিল, সেটা হচ্ছে যে যে কোনো হুকুম করলে এটা করে নিয়ে আসবো। আমি করতে পারিনি এমন কোনো কাজ আমার জীবনে নাই, আমাকে বললে আমি না পারলে হ্যাঁ পারবো, আমি চেষ্টা করেছি এবং চেষ্টায় সফলতা অর্জন করেছি। এইভাবেই যে লেখাপড়া করেছি, সে সময় আমাদের খেলা ছিল ওই যে গোস্ত চুরি, লবণবদন, তারপরে ওই যে তারপরে গোল্লা ছুট, এই যে খেলেছি, যেমন লবণবদন এটা ওই যে র্যাকেটের কোট কেটে খেলতে হয়, এই গোস্ত চুরি একটা ঢিল রাখতাম, ওটা হচ্ছে গোস্ত একটা দাগ দেওয়া থাকতো সীমানা, তখন আমরা ওখানে থেকে ইয়ে দিতাম, গোস্ত নিয়ে পালিয়ে আসার সময় ওরা আমাদের প্রতিপক্ষ আমাদেরকে তাড়া দিত, যদি হাতে মেরে দিতে পারতো, গায়ে টাচ দিতে পারতো তাহলে মার, আর বাড়িয়ে চলে আসতে পারলে আমরা ইয়ে পেয়ে যেছি। এরপরে আমরা ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, হ্যাঁ, এরকম অনেক আছে। তো একদিন এরকম একটা ঘটনা হয়ে গেল, ফুটবল খেলছি তো এই টিফিন টাইমে, এই টিফিন টাইমে খেলতে যেয়ে এই মনে করেন যে বলটা পড়ে গেছে একটা ওই যে সেফটি ট্যাঙ্কের হাউজের ভিতরে, একটা আমাদের ছাত্রী, সে আমাদেরই ক্লাসমেট, বেলা নাম, হিন্দু সে, কিন্তু ওই করলো কি ওই বলটা ওর পায়ের কাছে গেছে, ও মানে একটু রাগ করে বলটা লাথি মেরে ইয়েতে ফেলে দিয়েছে, ওই যে টয়লেটের বাথরুমের হাউজে ফেলে দিয়েছে, গোল পাটালা বাথরুমগুলো খোলা জায়গা ছিল সেটা পড়ে গেছে, কিন্তু ওর ভিতরে কোনো নোংরা জাতীয় কিছু ছিল না, এমনি ঢিলা ঢিলা এই সেই হ্যান ত্যান এগুলো ছিল, যেহেতু ওই বাথরুমগুলো তেমনভাবে ইউজ হতো না, তো তো আমার খুব রাগ হলো, এই সেই ওকে আমি সে ছোটোতেই একটা থাপ্পড় মেরে দিলাম, ওর নাকের নাকফুল পড়ে গেলো, কাঁদতে কাঁদতে ম্যাডামের কাছে গেলো, ম্যাডামকে বললো, তো ম্যাডামরা বললো যে আসলে তুমি কেন ওই বলটা ফেললো, ওরা খেলে প্রতিদিন, কেন তুমি ফেললাম, বলছে ম্যাডাম আমার পায়ের কাছে এসছে, তো পায়ের কাছে এসছে তাকিয়ে আছে, বলটা ধরে তুমি দিয়ে দিবা, তুমি দিলা না কেন, এই জন্য ওর রাগ হয়েছে, জানোই তো ওই রাগি ছিল, ও মেরে দিয়েছে, তো যাকে ওটা কোনো ব্যাপার না, যাও আর এরকম তুমিও করবে না, তুমিও আর এইভাবে গায়ে হাত দিবা না, এই যে সে সময়ের ব্যাপারটা ছিল। কিন্তু এখন যে বিষয়টা, এখন যদি ওরকম করা যায়, আইন শৃঙ্খলা বাহিনী, ম্যানেজিং কমিটি, স্কুল কর্তৃপক্ষ, গার্জেনরা একবারে মানে আমার তো অবস্থা বারো বাজায় দিবে, এখন ওগলেনের কোনো ইয়ে নাই, কোর্ট কাছারি কেস টেস করে আমাকে জেলখানায় দিয়ে দেবে, হয়তো আমার জামিন পাওয়াই দায় হয়ে যাবে, যেহেতু এই সমস্ত ব্যাপারগুলো খুব নির্যাতিত বর্তমান সময়ে একটা উচ্চস্বরে ধমক দিলে, যেহেতু এখন হয়ে গেছে একটা কথা না বললে না, নারী শাসিত সমাজ, আর নারী দেখে অগ্র অধিকার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হয়তো বা এখন করার সময় হলে আমার জেল হয়ে যেত বা আমার শাস্তি পেতে হতো, এটার থেকে বাঁচার কোনো রাস্তা ছিল না, হ্যাঁ। তারপরেও হয়তো বা সে সময় আমাদের ওই সমস্ত যদিও বা আইন শৃঙ্খলা বাহিনী ইয়ে ছিল, কিন্তু তখন ওই ধরনের অত মানে কঠোর ব্যবস্থা ছিল না, হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। এরপরে যখন আমরা একটু বুঝতে শিখলাম, এই যে বন্ধুদের সাথে বেড়ানো, বেশ পদ্মার পাড়ে যে উঠা বসা করা, আমাদের বাড়ি থেকে পদ্মার ধার 2-3 মিনিট সময় লাগে, পদ্মার পাড়ে যা বসতাম, ওই নদীর পানি যখন শুকায় যেত, যেটা খা কি আমরা ছোটো নদী এবং বড় নদী বলে থাকি, পদ্মা নদীতে দুইটা বিভাগে বিভক্ত করা, যেমন ছোট নদী আর বড় নদী, ছোট নদী আমরা বলতাম যখন পুরা নদীটা ইয়ে হয়ে থাকতো, তখন আমরা যখন এই পাড়ে গোসল করতাম বলতাম ছোট নদী, যখন আবার চর পড়ে যেত তখন আমরা বলতাম ছোট নদীতে গোসল করতে যাবে না বড় নদী, তখন আমরা বলতাম বড় নদী, তো বড় নদীটা বলতে কী বোঝায়, বড় নদীটা মাঝে একটা চর পড়ে যাবে, 1 কিলো 1.5 কিলো 2 কিলো, যেমন পানি শুকাবে তেমন চরের ধারণ আসবে। এই যে সে সময় এই যে যাওয়া ফুটবল খেলা, মুড়ি মাখিয়েছি, ডান্ঠাগুলি খেলেছি, আংখা খেলেছি, ওর ভিতরে ওই যে আমরা হাডুডু খেলেছি, ফুটবল নিয়ে চলে গেছি ঘন্টার পর ঘন্টা, সকাল 9টা 10টায় বাইর হয়েছি, আজকে ক্লাস নাই, আজকে যাবো না। কিন্তু আমার একটা জিনিস ছিল, বা আমাদের যেগুলো আমরা ফ্রেন্ড ছিলাম, ওই যে এখন করা ছেলেরা এবং মেয়েরা দেখা যায় যে স্কুল ইউনিফর্ম পরে সিগারেট বিড়ি খায়, স্কুল ইউনিফর্ম পরে বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যায়, ক্লাস বাদ দিয়ে আজকে ক্লাস আছে ক্লাস করলো না, সে মন খেয়ালে চলে গেল যে এটা। কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমরা যারা আমাদের সমজুটি বা আমার সে সময়টা, আমরা কোনো দিন এগুলো কথা ভাবিনি, কিন্তু এখন করার সময়টা যদিও বা খুবই মানে আপডেট, তারপরে এটা আসলে করা উচিত না যারা করে, কারণ তুমি কেন স্কুল ড্রেস পরা অবস্থায়, ইউনিফর্ম পরা অবস্থায় কেন তুমি সিগারেট খাবা, এটা তোমার সভ্যনীয় বিষয় না, এটা শিক্ষা সমাজে পড়ে না, কিন্তু তারা করে। তুমি কেন তোমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়ে বা ঘাড়ের পুরো হাত দিয়ে কেন তুমি বেড়াবা, আমরাও বেড়িয়েছি, আমরাও গেছি এক জায়গায় বসে বাদাম খেয়েছি, কিন্তু তার মানে তাই না যে তাকে নোংরা আচরণে কথাবার্তা নোংরা মন মানসিকতায় দেখা, এগুলো কিন্তু আমরা করিনি কখনো। এটা আমাদের বিষয় ছিল, ভাই বোন সবাই সবাইকে পরস্পর পরস্পরের মতো, যখন আমরা ওদের বাসায় গেছি, আমাদের যেগুলো বান্ধবী যারা আমাদের সাথে লেখাপড়া করেছে ওদের মায়েদের কাছে গেছি, ওরা সন্তানের মতো মনে করে ঘরে বসিয়েছে, ওই বান্ধবীটা খাচ্ছে, আর তুমিও ভাত খাও, আসো বেটা নজরুল ভাত খাও, তো ওই বসে ভাত খাওয়া দিয়েছে আমার। এই যে নদীতে যে খেলাধুলা করতেন, জি, আচ্ছা, এই যে নদীতে আপনার এই যে ডুব দিয়ে মাছ ধরা, এই যে গেলাম বন্ধুদের সাথে ছোটো ছোটো ওই ময়া মাছ, চিংড়ি মাছ, বেলা মাছ, গড়ই মাছ, এই যে এই সমস্ত বিষয়গুলো, ওই তখন নদীতে যখন যাইতাম তো এরকম মাছ মারতাম, মাছ মারতাম ডুব দিয়ে দিয়ে। আমার তো ছিপ দিয়ে আমার মাছ মারা, আমি যেমন ছিপ দিয়ে মাছ ধরতে পারি না, লাটাই দিয়ে ঘুড়ি উড়াতে পারি না, লাট্টু ঘুরাতে পারি না, এই সমস্ত তিন চারটা কাজ আমি পারি না। তো এর ভিতরে মানে আমি মাছ ধরাটা আমি পারতাম কিন্তু ডুব দিয়ে। তো একদিন ডুব দিয়ে মাছ ধরতে ধরতে ওই গর্তের ভিতরে ওই যে ইয়া মাছগুলো থাকে, শোল মাছগুলো, এটা মনে করে আমি যখন তুলেছি তখন দেখছি যে এটা সাপ, আর আমি ফেলে দিয়েছি, ও বাবা ভয় পেয়ে গেছি। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে ভয় পেয়ে গেলাম, ওই সে থেকে আমি আর ওইভাবে মাছ মারি না, মাছ মারি না, কিন্তু নদীতে যাই। এই যে আমার নদীর পাড়টা, পদ্মার পাড় আমার যেন খুব পছন্দের একটা জায়গা। আমি আগে রাত্রি, এখন যদিও বা না, আগে আমি আজ থেকে হচ্ছে 12-15 বছর আগে, মানে 2004 সালের পরেও, 2004 সালের পরে আমি বিয়ে করার পরেও, মানে হচ্ছে কি যে আমি পদ্মার পাড়ে যা রাত্রি 1:30-2 পর্যন্ত বসে থেকেছি, কেউ কিছু বলার নাই, আমার ভয় পাওয়ারও কিছু নাই। আমার এক ফ্রেন্ড ছিল লিটন নাম, ওকে নিয়ে বসতাম। আমার এই মানে পদ্মার পাড় বেড়ানোর জায়গা এগুলো ইয়েতে আমার একটা প্রশ্ন মনে পড়ে গেল যে রাজশাহীতে এইরকম আর কয়টা জায়গা আছে বেড়ানোর মতো? আমাকে আমাকে আমাকে যদি এই প্রশ্ন করেন তাহলে আমার কাছে সবচেয়ে সুইটেবল জায়গা হচ্ছে পদ্মার পাড়। পদ্মার পাড়টা বেশি ভালো লাগে, এরপর আমাকে চিড়িয়াখানাটা ভালো লাগে, ওখানে বিভিন্ন অ্যানিমাল জীবজন্তু থাকে, সেটার জন্য আমাকে ভালো লাগে। আর হচ্ছে কি আমাকে রাজশাহী ইউনিভার্সিটি যেমন একটা নিরিবিলি জায়গা, অনেক জায়গা আছে যা বসতে পারা যায়, বা রুয়েট, হ্যাঁ, এই যে জায়গাগুলো বসার মতো, বা এখন এখন বর্তমান সময়ে যেমন হচ্ছে তালাইমারি শহীদ মিনার নামে যে জায়গাটা আছে, শহীদ মিনারে এখন একটা মনোরম পরিবেশ, বা অনেকেই আসে বিকালে পদ্মার পাড়ে বেড়াইতে। এরকম আরেকটা কাজলা ওই যে মতিহার থানা দিয়ে সোজা দক্ষিণ দিকে নদীর ধারে যায় একটা ফুলতলা নামে একটা জায়গা আছে, ওখানটাও অনেকটাই রমরমা, ওই কথা না বললেই না। ওই জায়গায় আমাদের এক বড় ভাই আছে, হ্যাঁ, ওই যে ফ্ল্যাশব্যাক কেবল নেটওয়ার্ক থেকে আমার পরিচয় হয়েছিল হাসান ভাই, হ্যাঁ, উনি ইন্টারনেটের ইয়ে, উনি আগে তো স্কাইলাইন আইএসপিতে ছিল, ওই ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আছে, উনি অনেক ভালো মানুষ এবং আমাদেরকে ভাই হিসাবে, হ্যাঁ, ইয়ে করতো। তো এই যে তারপরে এই যে লেখাপড়া করতে করতে এখানে একটা গ্যাপ হয়ে গেছে, লেখাপড়া করতে করতে হঠাৎ একদিন আমার ইয়ে যাগলো যে লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করা যায় নাকি হাত খরচ। তখন আমি করতাম কি হচ্ছে, কিছু কিছু ছেলেদেরকে আমি প্রাইভেট পড়াতাম, 2, 3, 4 এই সমস্ত ছেলেগুলোকে প্রাইভেট পড়াতাম, সে আমলে 50-60 টাকা করে মাসে দিত। আমি অনেককেই টাকা নিতাম না, অনেক গরিবের ছিল যে আমি যেটুক জানি সেটুক তোমাকে শিখাই, টাকা ওইভাবে দিতে হবে না। কেউ কুলির সন্তান, কেউ রাজমিস্ত্রির সন্তান, কেউ কাঠমিস্ত্রির সন্তান, আমি পড়াইতাম হত দরিদ্র পরিবারের ছেলেদেরকে, মানে যাদেরকে স্বল্প টাকায় পড়ানো যাবে বা যারা আমার কাছে ইয়ে পাবে, ওরা অনেকেই মানে আমার কাছে শিখেছে। আমি টাকার দিকটা অতটা খেয়াল করিনি, তারপরেও একটা না বললেই না যে ছোটো মানুষ হিসাবে তখন আমাদের একটা টাকা, ইয়াং, আমাদের একটা টাকা পয়সারও দরকার হয়, তখন 10-20 টাকায় অনেক ছিল। ওই দেখা যাচ্ছে কি যে মাসে 60 টাকা দিবে, আজকে আন্টি আমাকে হচ্ছে কি যে 20টা টাকা দেন, এইভাবে নিয়েছি, বা তাদের হয়েছে তারা দিয়েছে, আজকে নাই বাবা আমরা দিলাম না, অনেকে মাসের পর মাস পড়াইছি টাকা নিইনি। এই যে এরপরে আমার একটা শখ জাগলো যে আমি ড্রাইভারই শিখবো, তখন ওই যে ভদ্রার মোড়ে ফ্রেন্স ড্রাইভিং ট্রেনিং সেন্টার, ওই যে আবুল কাসেম নামে উনি আমাদের শিক্ষক হিসাবে ট্রেনিং দিতেন, ওনার বাসাও আমাদের ওখানে তালাইমারি হাদির রানীনগর পানির ট্যাঙ্কির পাশে, যেটা রামচন্দ্রপুর ওয়াসা প্ল্যান্ট ট্রিটমেন্ট বলে যে জায়গাটা আছে তার ঠিক পশ্চিম পাশে তার বাসা ছিল, এখনও আছে। ওনার কাছে ট্রেনিং শিখতাম, ওখানে থেকে আমি ট্রেনিং শিখে এসে সকালে প্রাইভেট পড়ে আমার আবার একটা ইয়ে জাগত, যে আমি ওই যে তখন ওই যে স্যাটেলাইটের যে ডিস, সেটা হচ্ছে PSN কেবল নেটওয়ার্ক, প্রিন্স স্যাটেলাইট নেটওয়ার্ক ছিল, শহীদ মিনারে যোগ করলাম। যোগাযোগ করার পরে ওরাও আমাকে একটা সম্মান দেখে একটা জায়গায় রাখলো যে ঠিক আছে তুমি থাকো। এই যে এখানে থাকতে থাকতে তাদের সাথে একটা পরিচিতি হলো, তারপরে এখানে বিভিন্ন জন যায় আসে, ওখানে শুরু হলো একটা ইন্টারনেট বিজনেস, এই বিজনেসে হাসান ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, তারপরে হাসান ভাইয়ের সাথে অনেক গল্প গুজব হয়, সে ভাইয়ের মতো বা খুব ভালো মানুষ, আমার খুব ভালো লাগতো। এরপরে ডিশের সাথে থাকতে থাকতে ডিশ ছেড়ে দিই, ওখান থেকে আবার বাইর হয়ে আসলাম, এসে এখন বর্তমান সময়ে আমাদের ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে আছি, রাজশাহী সিটি কর্পোরেশন কাউন্সিলরের সঙ্গে, ওর সাথে ইয়ে করছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই বক্তব্যগুলো শোনার জন্য বা আমার যে লাইফ হিস্ট্রি শুনলেন, এই জন্য যে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছেন, এটার জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে মানে দুঃখিত, এবং আমি আপনাকে অভিনন্দন জানাই। আপনি যেন আল্লাহ পাক আপনাকে ভালো রাখে, শারীরিক সুস্থ রাখে, এই কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।